بسم الله الرحمن الرحيم. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله مع الصابرين. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর, আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি। আজকের খুতবার বিষয় হল আল্লাহ কাদের সাথে আছেন। আমরা প্রচলিত কথায় অনেক সময় অনেক কথায় বলে থাকি যে আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ ওদের সাথে আছে। বহু দল এবং বহু মতের লোক আছে, তারা বলেন যে আল্লাহ তাদের সাথে আছে। এই আল্লাহ সাথে থাকার অর্থ হচ্ছে যে আল্লাহ তাদেরকে সাহায্য করেন, তাদের কাজ আল্লাহ ভালোবাসেন, তাদেরকে সহযোগিতা করেন, এর নামই হচ্ছে আল্লাহ সাথে থাকা। সত্যই আল্লাহ রব্বুল আলামিন কারো কারো সাথে থাকেন, এরা কারা? কোরআন মজিদের কয়েকটি আয়াত দিয়ে তাদের পরিচয় হচ্ছে আজকার এই খুতবা। সূরা বাকারা 249 নম্বর আয়াত, সূরা আনফাল 66 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু মাসসাবিরিন, যারা সাবির, যারা সবর করে, আল্লাহ তাদের সাথে থাকেন। সবর এ শব্দটার অর্থ বাংলাতে ভুল করা হয়, বলা হয় সবরের অর্থ ধৈর্য। যারা ধৈর্য ধরে থাকে, ধৈর্য ধারণ করেন, তাদের সাথে আল্লাহ থাকেন, এ কথাটা এভাবেই অর্থ করা হয়। আল্লাহু মা সাবিরিন, ধৈর্য ধরে থাকার নামই কেবলমাত্র সবর করা নয়। এটা সবর শব্দটি এত ব্যাপক, তার এক কথায় বাংলায় কোনো অনুবাদ নাই বলেই এটা করা হয়। সবরুন শব্দের অর্থ প্রতিটি সৎ কাজে অনড় থাকা। আল্লাহ তাআলা যে কাজগুলো করার কথা বলেছেন সেগুলো যে সত্য এবং ন্যায় এতে কোনো সন্দেহ নেই। এ কাজ অনেক সময় মানুষ ভালো বুঝেই শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে যখন চতুর্দিকে এই কাজের প্রতিবন্ধকতা দেখতে শুরু করে, এর প্রতিরোধ দেখতে শুরু করে, তখন সেই কাজ ছেড়ে দেয়। সেই কাজ তখন ছেড়ে না দিয়ে সেই কাজকে চালিয়ে যাওয়ার নামই হচ্ছে সবর। চতুর্দিকের প্রতিকূলতা, প্রতিরোধ, এগুলো দেখে যে ব্যক্তি থেমে থাকে না, যে ব্যক্তি সেই কাজটাকে চালিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই কাজ সমাপ্ত করার জন্য, শুভ সমাপ্তির জন্য তিনি আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার সাথে থাকেন, অর্থ ওই কাজকে সম্পন্ন হওয়ার সুযোগ দেন। এর অর্থই হচ্ছে ওয়াল্লাহু মাসসাবিরিন, কেবলমাত্র ধৈর্য ধরে থাকার নামই যদি সবর হতো তাহলে বদরের যুদ্ধ কোনোদিন হতো না। কাফেররা আক্রমণ করতে আসবে জেনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে ওই মদিনায় বসেই থাকতেন আর আল্লাহ তাআলা তাকে সাহায্য করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন থেকে আমরা এই ধৈর্যের অর্থ পাই না। কাফেরদের মোকাবেলায় আল্লাহর রসুল বেরিয়েছেন, তাদের ভয় ভীতিতে তিনি তাদের বুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে অগ্রসর হয়ে আবার পেছে সরে আসেন নাই। এই যে পিছে সরে আসেন নাই, তিনি যুদ্ধের জন্য এগিয়ে গেছেন, এরই নাম সবর। কিন্তু আজকে সবরের অর্থ করা হয় কেউ কিছু বলল তার কোনো প্রতিবাদ না করাই সবর। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, المؤمنون والمؤمنات ইমানদার নারী পুরুষ তারা, يأمرون بالمعروف ন্যায় কাজের যারা নির্দেশ দেয়, উৎসাহ দেয় ন্যায় কাজের জন্য যারা বলে, وينهون عن المنكر আর যা খারাপ তারা জানতে পারে বুঝতে পারে তার প্রতিরোধ করে, তার প্রতিবাদ করে, ওয়ানহাউনা আনিল মুনকার। বাংলাতে সবর বলে যে কথা বুঝানো হয় তাই যদি হয়, তাহলে কেউ কোথাও অন্যায় করছে, প্রতিরোধের প্রশ্ন ওঠে না, বরং দেখে সবর করাই, চুপচাপ থাকাই তো ছিল সবর। আল্লাহ রাব্বুল আলামিন সবর বলতে এটাই যদি বুঝাতেন, তাহলে ন্যায়ের নির্দেশ আর অন্যায়ের প্রতিরোধ, অন্যায়ের গতিরোধ এটা হতো না, যেহেতু সবর করে থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, কিছু বলা যাবে না। ওয়াল্লাহু মাসাবিরিন, যে চুপচাপ থাকে, নিজেই চুপচাপ হয়ে গেল, বলল না কিছু, তার সঙ্গে তো আল্লাহর থাকার দরকার নাই, তার কারণ এখানে তো কোনো বিপদ নাই। যে কাউকে ভালো বলে না, মন্দ বলে না, দেখে আর চুপচাপ করে থাকে, তার সাহায্যের তো কোনো প্রশ্ন নেই, যেহেতু সে কোনো বিপদগ্রস্ত তো হচ্ছে না, সে নিরাপদ দূরত্বে বসে আছে, আপদ তাকে কখনো আক্রমণ করতে পারে না। অতএব তার সঙ্গে তো আল্লাহর থাকা, অর্থাৎ আল্লাহ তার সাহায্যে তো তার প্রশ্ন নেই। ওয়াল্লাহু মাসাবিরিন, যে ন্যায় এবং সত্যের কথা বলে, ন্যায় এবং সত্যের কথা বলতে গিয়ে বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে, তখনই তার সাহায্যের প্রশ্ন ওঠে, সাহায্য করার দরকার হয়। ওয়াল্লাহু মাসাবিরিন, আল্লাহ এই সকল মানুষ যারা ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, ন্যায়ের আদর্শ মানুষের সামনে তুলে ধরতে গিয়ে বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বাধা এমন, ক্ষতি এমন, যেটা কোনো মানুষ পূরণ করতে পারে না, মানুষের সাধ্যের অতীত, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন। ওয়াল্লাহু মাসাবিরিন, এ সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এবং যুগে যুগে মুসলমানদেরকে আল্লাহ করে আসছেন। ওয়াল্লাহু মাসাবিরিন, কিন্তু যে সকল লোকেরা বিপদ দেখে বসে থাকে, যে সকল লোকেরা বাধাগ্রস্ত হয়েছে বলে পিছনে চলে যায়, তাদের তো সাহায্যের প্রশ্ন নেই এবং তারা সেদিকে এগোবে কেন? যখন তারা এগোয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো সাহায্য করেন না, তার মানে তারা তো পেছাচ্ছে, এই পিছবার ক্ষেত্রে তো আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 37 নম্বর আয়াত ইরশাদ করেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে থাকেন। মুত্তাকি শব্দটা তাকওয়া থেকে আসছে, আর তাকওয়া শব্দটা ওয়াকিউন থেকে আসছে, এর অর্থ হচ্ছে ভয় এবং বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিনকেই কেবলমাত্র ভয় করার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ যে কাজ পছন্দ করেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ অপছন্দ করেন সেই কাজ থেকে দূরে থাকা, সেই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া। যা আল্লাহ পছন্দ করলেন না, যা আল্লাহ নবী অপছন্দ করেন, এর থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া। আর এই বেঁচে থাকছে কেন? সে আল্লাহকে ভয় করে, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করে, সে আল্লাহর শাস্তিকে ভয় করে, কেয়ামতের দিনকে ভয় করে, কবরের আজাবকে ভয় করে, যেহেতু এ সকলের মালিক আল্লাহ। অতএব এই ভয় করা এটা কোথায় থাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই তাকওয়া বুঝতে গিয়ে বলেছিলেন, আত্তাকওয়াও হা হুনা, আত্তাকওয়াও হা হুনা, তাকওয়া সেই আল্লাহর ভয় এটা এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে। অতএব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। কোন ব্যক্তি যখন একমাত্র আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না, তখন দুনিয়ার বুকে যারা মানুষকে ভয় দেখিয়ে স্বার্থ উদ্ধার করতে চায়, মানুষকে ভয় দেখিয়ে কার্য সিদ্ধি করতে চায়, এই লোকগুলোকে যখন ভয় করে না, তখন ওই লোকগুলোর কার্য সিদ্ধি, উদ্দেশ্য সিদ্ধি, এর আর কিছু তাদের হাতে থাকে না। সবচেয়ে মানুষকে কাবু করার যে জিনিসটি সেটা হচ্ছে তাকে ভয় দেখানো। এ ভয়ের পরে তাকে মেরে ফেলা যায়। ভয়ের পরে আর আছে কি? চরমভাবে ভয় দেখাবার পর আর কি আছে? তাকে আঘাত করা। যে ব্যক্তি আঘাতের ভয় করে না, যে ব্যক্তি মরণের ভয় করে না, এই ব্যক্তিকে জয় করার মানুষের কাছে আর কোনো ক্ষমতা নেই। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মরণের ভয় করে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বিপদের ভয় করে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মানুষকে ভয় করে না, এই ব্যক্তিকে জয় করা কোনো মানুষের জন্য সম্ভব নয়। ইন্নাল্লাহ মাল মুত্তাকিন, ভয় করে না কিন্তু সে বিপদগ্রস্ত হতে পারে। যে ব্যক্তিকে, যে শক্তিকে সে ভয় করে না, সেই শক্তি দ্বারা ওই নির্ভীক ব্যক্তি আক্রান্ত হতে পারে, বিপদগ্রস্ত হতে পারে। যারা ভয় দেখিয়ে কাজ উদ্ধার করতে পারেনি তারা তার ক্ষতি করার জন্য অগ্রসর হতে পারে। অন্যান্য মানুষ যখন দেখবে যে এই লোকটি এই কথা বলার জন্য তাকে সকলে আজকে ঘিরে ধরেছে, আমি যদি তাকে সমর্থন করি বা আমরা যদি তাকে সমর্থন করি তাহলে ওইভাবে আমাদেরও মার খেতে হবে, ভীত মানুষগুলো এই নির্ভীক ব্যক্তির পাশে দাঁড়াতে নাও পারে। দুনিয়ায় এটাই স্বভাব, যখন মানুষ নির্ভীক হয়ে অগ্রসর হয় তখন সেই ব্যক্তিকে সাহায্য করার মতো লোক মানুষের মধ্যে খুব কমই হয়। মানুষ তখন এই ব্যক্তির বিপদ দেখে নিজেকে বিপদমুক্ত রাখার জন্য অনেক দূরে সরে দাঁড়িয়ে থাকে, সেইখানে দাঁড়িয়ে কেবলমাত্র দুঃখ করতে থাকে, ভয় অগ্রসর হয় না। তখন এই ব্যক্তি তার সাহায্যের প্রয়োজন, এই ব্যক্তিকে সহায়তার প্রয়োজন। এই প্রয়োজন যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওয়া ইন্নাল্লাহ লামাল মুত্তাকিন, এই নির্ভীক ব্যক্তিকে সাহায্য করেন আল্লাহ। যদি দেখা যায় এই ব্যক্তি যার সাহায্যের দরকার ছিল কেউ এগোয়নি, আর আল্লাহ যখন মনে করেন এই ব্যক্তিকে দুনিয়ার বুকে আরো কয়েকদিন রেখে এই কাজগুলো নিতে হবে, আল্লাহ সাহায্য করেন তাকে, ওই ভয় ভীতি এবং বিপদ থেকে মুক্ত করে তাকে রক্ষা করেন। আর এ ধরনের নির্ভীক ব্যক্তিরা সব সময় আল্লাহর কাছে একটি দোয়াই করে, হে আল্লাহ, হয়তো আমাকে তুমি তোমার মনোনীত এই কাজ শেষ করার তৌফিক দেবে, আর তা যদি তুমি না করো তাহলে অন্তত পক্ষে তুমি আমাকে শাহাদাত দেবে, আমি যেন তোমার পথে মরে যেতে পারি এই তৌফিক দেবে। মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম আল্লাহ বলেন আজাবের যুদ্ধের এক প্রসঙ্গে, হে আল্লাহর নবী, জয় এত তাড়াতাড়ি, জয় তোমাদের হবে তবে সময় আরো দরকার। তার কারণ বদরের যুদ্ধে আর উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হতে পারে নাই তারা শাহাদাতের জন্য আমার কাছে দোয়া করেছে। যারা অংশগ্রহণ করেছিল তারা শাহাদাত পেয়েছে। কযা নাহবাহু অমিনহুম মান ইয়ান্তাযির, অনেকে শাহাদাতের অপেক্ষায় দিন গুনছে। মান ইয়ান্তাযির, ইন্তেজার করছে, অপেক্ষা করছে। এই দুনিয়ার বুকে যারা শাহাদাত চেয়েছে তাদের দোয়া আমি কবুল করেছি। তোমার উম্মতের মধ্যে যারা শাহাদাতের পিয়াসী চায়, যারা তাদেরকেও এই দোয়া আমি কারো কারো আমি কবুল তো করব। এ নিয়ম আমার আগে ছিল, এই নিয়ম বদলায় নাই। যারা শাহাদাত চায় তাদের শাহাদাত আমি দেব, আগেও আমি দিয়েছি, এখনো আমি দেব। ওয়া বদ্দালু তাবদীলা, আমার সেই যে নিয়মের কোনো পরিবর্তন নাই। মিনহুম মান কযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির, ওই যারা ইন্তেজার করছে তাদের মধ্যে যাদের দোয়া আমি কবুল করেছি তাদের আমি শাহাদাত দেব। আর এই শাহাদাত এরা তো সংঘর্ষ ছাড়া হয় না, তাই তোমার এই যে বিজয় আহজাবে খন্দকের যুদ্ধে আসবে একটু অপেক্ষা করো। তার কারণ যাদের শাহাদাত কবুল হয়েছে এখানে তাদের শাহাদাত হয়ে যাক। মিনহুম মান কযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির ওয়া মা বদ্দালু তাবদীলা, যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, যারা নির্ভীক, যখন আল্লাহ তার এই কাজের মধ্যে শাহাদাত কবুল করে নেন তার কাজ অসমাপ্ত থাকা অবস্থায় আল্লাহ তাকে নিয়ে যান, এ তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। তার কারণ এই কাজ করতে করতে কাজের কাছে ছিল, প্রতিরোধকারীদের সামনে ছিল, কিন্তু সে উপস্থিত হয়ে গেছে আল্লাহর কাছে, কাজের জায়গায় কাজ পড়ে আছে। শহীদ শব্দের অর্থ উপস্থিত, সে আল্লাহর কাছে পৌঁছে গেছে আর কাজ আল্লাহর কাছে রেখে গেছে। আর যারা দুনিয়ার বুকে এমন যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন বাঁচিয়ে রাখবেন, তাদেরকে আল্লাহ সাহায্য করেন, সহযোগিতা করেন এবং সেই কাজ তার দ্বারা করিয়ে নেন। দেখা যায় অনেক সময় কাজটায় ব্যর্থ হয়েছে, ভালো কাজ করতে গিয়ে করতে পারেনি, তার এই ব্যর্থতায় সে ভয় পায় না। কাজ আমি করেছি, আবার যদি শুরু করি আবার যদি বিফল হই, সে যেমন মানুষকে ভয় পায় না, আর ন্যায় কাজ করতে গিয়ে সে যদি ব্যর্থ হয় এই ব্যর্থতাকেও ভয় পায় না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, উহুদের যুদ্ধ যখন মুসলমানেরা প্রথমটায় পরাজিত হলেন, এই পরাজয় ছিল না, যুদ্ধের যে অবস্থা ছিল তাতে মুসলমানেরা জয়ী হবেন। মুসলমানেরা যখন পরাজিত হলেন, 70 জন মুসলমান যখন শহীদ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশ্বস্ত করার জন্য বললেন, জয় আর পরাজয় চিরদিন কারো একের কাছে থাকে না। আজকে যদি তোমরা পরাজিত হয়ে থাকো, মনে নাই তোমাদের শত্রুরা তোমাদের চেয়েতে অনেক বেশি এসেছিল আর তোমরা বিজয়ী হয়েছিলে? আজকে যদি তোমাদের পরাজয় হয়ে থাকে, তাহলে জয় আর পরাজয় দুনিয়ার ব্যাপার, এটা কখনো এই দিকে যায় আবার কখনো এই দিকে যায়, এটাই তোমার সাফল্যের বড় মাপ কাঠি নয়। তোমার সফলতা, তুমি কাজটি করতে পেরেছ কিনা, এই কাজের মাঝে তুমি ছিলে কিনা, এখানে তুমি নিষ্ঠাবান ছিলে কিনা। তুমি যদি নিষ্ঠাবান থেকে থাকো আর কাজ চালিয়ে যাও, তাহলেই তোমার জীবনের সফলতা। যুদ্ধ করেছ, সেখানে তোমার সব কিছুকেই তুমি নিবেদন করেছ, সব কিছুই সেখানে হাজির করেছ, অতএব পরাজিত হল তোমার জীবনের সাফল্য যে তুমি এই উহুদের যুদ্ধ পেয়েছ আর সব কিছুই সেখানে ব্যয় করেছ। তোমার এই সব কিছু ব্যয় করাটাই হচ্ছে তোমার জীবনের সাফল্য। যারা তোমাদের সাথে ঘর থেকে রওনা করেছিল, ওর 300 লোক তো বাড়ি আবার ফিরে গেছে, মোনাফেকের 300 মোনাফেক বাড়ি ফিরে গেছে, রওনা হয়েছিল একসাথে, তারা বিফল, যেহেতু তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে নিজেকে নিবেদন করতে পারি নাই, নিজেকে সেখানে সমর্পণ করতে পারে নাই। তোমরা যে পেরেছ এটাই তোমাদের জন্য জীবনের সফলতা। وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُتَّقِينَ, ইমানদার তার কাজ যদি দেখা দৃষ্টিতে সমাপ্ত না হয়, সময় যদি ফুরিয়ে যায়, তাহলে তার এই ব্যর্থ তাকে সে ভয় করে না, বলে একবার করেছে ভাই আর আমি উপথে যাব না, আমার যা হবার হয়েছে, যা বেঁচে গেছি আমি আর উপথে যাচ্ছি না, ভাই আমাকে মাফ করো। এই ব্যর্থতাকে যে ভয় করে না সেই হচ্ছে মুত্তাকি, আর ব্যর্থতাকে যে ভয় পায় সে মুত্তাকি নয়। وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُتَّقِينَ, যারা আল্লাহকে ভয় করে ব্যর্থতাকে ভয় করে না, সেই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, আল্লাহ তাকে সাহায্য করেন দুভাবে, হয় দুনিয়ায় তার বিজয় নতুবা তার শাহাদাত, এই দুইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে থাকেন। যারা আল্লাহকে ভয় করে তারা তো আর কাউকে ভয় করে না, অতএব দুনিয়ার বুকে আমরা যখন দেখি কোন মানুষ আল্লাহকে ভয় করে, ভয় তো অন্তরের মধ্যে থাকে, যেহেতু আল্লাহর নবী বলেছেন ভয় এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, এখানে যে তার তাকওয়া আছে বাইরে তার প্রকাশ হচ্ছে যে সে একমাত্র আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে, বুঝতে হবে এই লোকটি নামাজি রোজাদার হজ বহুবার করেছেন কিন্তু আসলে আল্লাহকে ভয় করে না। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বাইরে তার প্রকাশ হচ্ছে, আল্লাহ যা বলেন তাই সে করে, আল্লাহর নবী যা বলেছেন তাই সে করে, আর কারো পরোয়া করে না, আর কারো ধার ধারে না, আর কারো ধার না ধরে, আর কাউকে ভয় না করে, যে ব্যক্তি আল্লাহর দিনের পথে চলে, আল্লাহ ও রসুলের কথা মানে, সেই ব্যক্তির অন্তরের মধ্যে ভয় আছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুটো গাছ, একটি গাছ দেখা যায় শুকিয়ে গেছে, কাঠ হয়ে গেছে, সকল পাতাগুলো ঝরে গেছে, আমরা স্পষ্ট বুঝতে পারি এ গাছটির শিকড় শুকিয়ে গেছে তাই গাছ শুকিয়ে গেছে, শিকড়ে পানি নাই। ঠিক আরেকটি গাছ তাজা, বুঝতে পারি যে এই গাছের যে শিকড় সেই শিকড় তাজা আছে এবং সে এই গাছকে পানি সরবরাহ করছে, গাছ উপরে আছে, বুঝি কেন, শিকড়ে যদি পানি থাকে সে যদি পানি সংগ্রহ করতে পারে উপরের গাছটা তাজা থাকে, অথচ শিকড়টা মাটি দিয়ে ঢাকা থাকে, মাটি দিয়ে ঢাকা থাকা সত্ত্বেও এই গাছ দেখে আমি বুঝতে পারছি গাছ কোনটার শিকড়ে পানি আছে আর কোনটার শিকড়ে নাই। ঠিক এমনি করে এই অন্তরটা একটি শিকড়ের মতো, বাইরে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, রসুলকে ভয় করে, আর ভয় করলেই কিছু কাজ করে আর কিছু কাজ করে না, স্পষ্ট, আল্লাহকে ভয় করলে কিছু কাজ করবে আর কিছু কাজ করবে না, যখনই আমি দেখব আল্লাহর কাজটি সে করে, রসুলের নির্দেশিত কাজটি সে করে, তাহলেই বুঝতে পারছে যে ওই লোকের অন্তরের মধ্যে ভয় আছে। কিন্তু আবার একটি কথা আছে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا এক দল লোক আল্লাহর নবীর সময় ছিল, তাই আল্লাহ তাআলা আল্লাহর নবী ও মুসলমানদেরকে হুঁশিয়ার করে বলছেন, তোমাদের কাছে একদল লোক আসবে যারা বলবে যে আমরা ইমানদার, আমরা আল্লাহর উপরে ইমান এনেছি, আমরা কিয়ামতের উপরে ইমান এনেছি, আমরা ইমানদার, আমাদের কথা বিশ্বাস করো। আল্লাহ বলেন ওয়াহুম বিমুমিনিন, কেবলমাত্র ইমানদার বলবে না, মদিনায় এই লোকগুলো নামাজ পড়ত, রোজা থাকত, হজ করত, যাকাত দিত, সবকিছুই করত, কিন্তু কোরআন হাদিসের যেটা পছন্দ হতো সেটা মানত, আর যেটা পছন্দ হতো না সেটা মানত না। মুসলিম এবং ইবনে মাজাহ একটি ঘটনা আছে, একজন ইহুদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, আমার ক্ষেত আছে এই মদিনায়, এক খণ্ড জমি আছে, এই জমিতে পানি দেওয়ার আগে থেকেই একটি ব্যবস্থা আছে, আমার জমিটা দূরে যে ক্যানেল আছে যে ড্রেনটা দিয়ে পানি যাবে এই ড্রেনের পাশে এক খণ্ড জমি, আর এই জমির থেকে দূরে লাগা আর একটা জমি, ওই জমিটা আমার, এই ক্যানেলের পাশে এই নর্দমার পাশে বা এই ছোট্ট খালের পাশে পানির যাতায়াতের পথের পাশে যার জমিটা তিনি মুসলমান, আপনি মদিনায় আসার আগে এই ব্যক্তি তার জমির উপর দিয়ে পানি আমার জমিতে দিতে দিত, যেতে দিত, কিন্তু এখন মুসলমান হওয়ার পর বলছে যে আমার জমির উপর দিয়ে তুমি কাফের, তোমাকে আমি পানি দেব না, তুমি ইহুদি তোমাকে আমি পানি দেব না, এই লোকটি যদি আমার পানি বন্ধ করে দেয় তাহলে আমার জমিতে পানি পৌঁছবার দ্বিতীয় আর কোনো পথ নেই, আমি আপনার কাছে বিচার চাই। এই ব্যক্তিকে আল্লাহর নবী ডাকলেন, ডেকে বললেন আগে যেভাবে এই ব্যক্তির জমিতে পানি যেত তোমাকে সেইভাবে পানি যেতে দিতে হবে। লোকটি বলল যে না, আমার জন্য তা সম্ভব নয়, আমি দিতে পারব না। ঐতিহাসিক বর্ণনায় আছে এই যে ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করল এর জমিটা একজন মুহাজির কিনে নিয়েছিল, মুহাজিরের জমি কিন্তু এখনো সে দখল নেয় নাই, জমি কেনার পর মালিকের কাছ থেকে এটা এখনো তিনি নেন নাই, এবছর তিনি খাবেন, এই ফসলের পর তিনি নেবেন। এই লোকটি, এই মুসলমান ব্যক্তিটি জানত যে এই জমিটা ওই ইহুদিরা থাকছে না, অতএব এবছরের এই পানি নেওয়ার ব্যবস্থা যদি চালু থাকে তা আগামী বছরও দিতে হবে। তাই যে মুসলমান ব্যক্তি এই জমি নিয়েছে এবার পরীক্ষা করছে যে এই লোকটা পানি দেয় কি দেয় না। ঐতিহাসিক ঘটনা যাই হোক, হাদিসের ওই বর্ণনায় স্পষ্ট হয়ে যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন তোমার এই পানি দিতে হবে, কিন্তু এ লোকের এটা পছন্দ হল না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির শানে আয়াত নাজিল করেন, হে নবী তোমার প্রভু আল্লাহর কসম যে তোমার সিদ্ধান্ত মেনে নেয়নি, লা ইউমিনুন ও ব্যক্তি ইমানের দাবি যত করুক ইমানদার নয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার কাছে একটি বিচার এসেছে, একটি ফয়সালা এসেছে, তুমি এই ফয়সালা করে দিলে যারা পছন্দ করল না, যে এটা মেনে নিতে পারল না, সেই ব্যক্তি ইমানদার নয়। ইমানদার সেই ব্যক্তি বুঝতে পারুক আর নাই পারুক, ভালো লাগুক আর নাই লাগুক, তোমার সিদ্ধান্ত যে মেনে নিতে পেরেছে সেই ব্যক্তি হচ্ছে নিঃসন্দেহে মুসলমান। মেনে নেওয়ার পর কেবলমাত্র ভয় মেনে নেয়নি, সামাজিকভাবেই মেনে নেয়নি, এই অন্তর দিয়ে মেনে নিয়েছে, অন্তরের মধ্যে তার কোনো দ্বিধা নেই, এই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান। মদিনায় এই লোকটি যিনি সব কিছু মেনে নিয়েছিলেন কিন্তু একটি কথা আল্লাহর নবীর পছন্দ হয় নাই, একটা কথা ধরা যেতে পারে যে 99 ভাগ তিনি ইসলাম করেন আর রসুলের একটি কথা পছন্দ হয় নাই বলে আল্লাহ বলেছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন। অতএব আল্লাহ ও রসুলের সিদ্ধান্ত একটি ক্ষেত্রেও যদি কেউ অন্তর দিয়ে মেনে নিতে না পারে তাহলে সেই ব্যক্তি নামাজি হতে পারে কিন্তু মুসলমান হতে পারে না, সেই ব্যক্তি রোজাদার হতে পারে মুসলমান হতে পারে না, কয়েকবার হজ করতে পারে সে ইমানদার হতে পারে না। হ্যাঁ, ইমানদার হতে পারে কিরকমের? পাসপোর্টের ইমানদার, পাসপোর্ট তো লিখতে হয় জাতি কি মুসলমান, ধর্ম কি ইসলাম, বাংলাদেশে কত মুসলমান আছে, কত হিন্দু আছে, কত খ্রিস্টান আছে, কত বৌদ্ধ আছে, এর যখন হিসাব হবে এই হিসাবের খাতায় মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন মুসলমান হতে পারে না। আল্লাহর খাতায় মুসলমান না হলে আদম সুমরির খাতায় মুসলমান হয়ে আল্লাহর কাছে অন্তত পক্ষে নাজাত পাওয়া যাবে না, বাংলাদেশ সরকারের কাছে মুসলমান হিসেবে রিলিফ পাওয়া যেতে পারে, বাংলাদেশ সরকারের কাছে মুসলমান হিসেবে কিছু পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুসলমানেরা নাজাত পাবে না। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন ওয়ান্নাল্লাহ মাল মুত্তাকিন। অনেক লোকের তাকওয়া উপরে দেখা যায়, অনেক লোকের নামাজ আল্লাহর ভয় হয় আর অনেক লোকের নামাজ মানুষের ভয় হয়। আমাদের পরিচিত একজন হাজি সাহেব কয়েকদিন পরে জিজ্ঞাসা করলাম, ভাই মসজিদে হারামে মক্কায় মদিনায় থেকে এসে যে নামাজটা দেখলেন কেমন? তিনি বললেন যে এইরকম এইরকম এইরকম। বলতে আপনি হজ করে আসার পর ওই নামাজটা পড়েন না কেন? বলে ভাই গোলমালের ভয়তে পড়ি না, একেবারে আমার ওখানে বসে আমার এক প্রিয় বন্ধু তিনি উপস্থিত ছিলেন, আমি দেখালাম, দেখেন এইখানে যদি আমি হাত উঁচু করে নামাজ পড়ি তাহলে গোলমাল হবে ভাই, এইখানে যদি জোরে আমি আমিন বলি তাহলে গোলমাল হবে, তাই এই গোলমালের ভয়তে পড়ি না। একটা হচ্ছে গোলমালের ভয়ে পড়বে না, আর একটা হচ্ছে এই বিষয়টি আমি জানতে পারি নাই, মক্কায় মদিনায় দেখে এসেছি কিন্তু আমার তো জানতে হবে, আমার তো বুঝতে হবে। এটা যদি বলে যে আমি বুঝে নেই, তিনি আমাকে রেফারেন্স দেন, আসবার সময় আমাকে একটা ক্যাসেট দিয়েছে রসুলের নামাজ, আমি তার মধ্যে আপনারা যেভাবে নামাজ পড়েন, ওই মদিনায় যেভাবে নামাজ পড়েন সেইভাবে রসুলের নামাজটা আমি ক্যাসেট বাজিয়ে বাজিয়ে শুনেছি, পড়েন না কেন? ভাই এই গোলমালের ভয়তে পড়ি না। এই নামাজি কে কোন একটি বিষয় কেউ বুঝল না, সে বুঝতে পারে, তার সময় দিতে হবে, সে দেখুক বুঝুক তারপরে মানবে, কিন্তু জেনে বুঝে যদি বলে যে সব কিছুই বুঝি ভাই কিন্তু এই গোলমালের ভয় করি না, তাহলে বোঝা গেল এই নামাজি এই হাজি সাহেব এখনো মুসলমান হতে পারেন নাই, ইনি আদম সুমারির খাতার মুসলমান। অতএব আল্লাহকে ভয় করলে মানুষ যে কাজ করে এই কাজ দুই শ্রেণীর লোকে করে, এক শ্রেণীর লোক হচ্ছে সত্যিকার মুত্তাকি আর এক শ্রেণীর লোক হচ্ছে মোনাফেক। আল্লাহকে ভয় করলে যে কাজ করতে হয় মোনাফেকরা সেই কাজ করে কেন? ওরা আল্লাহকে ধোকা দিতে চায়, আল্লাহ আমি তোমার দলে আসি। আর যারা ইমানদার ওদেরকে ধোকা দিতে চায়। ওই নামাজ তার নামাজ নয়, ওই রোজা তার রোজা নয়, বরং নামাজিকে প্রতারণা করার, রোজাদারকে যাতে ধোকা দেওয়া যায় তারই জন্য নামাজ এবং রোজার অভিনয় করে। অতএব এই মোনাফেক চেনার উপায় কি? এই মোনাফেক চেনার উপায় আল্লাহ তাআলাও আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে এদের ম্যানিফেস্টো হচ্ছে এই আমানু ওয়াজহান নাহার, যেখানে সকলে দেখে সেখানে ওদেরকে দেখাই দেখাই কাজ করো। ওয়াকফুরু আখরাহু, যেখানে কেউ দেখবে না সেখানে যা ইচ্ছে তাই করো। কিন্তু মানুষের চোখ কিন্তু তারা এড়াতে পারে না, ও মাঝে মাঝে ধরাই পড়ে যায়। যখন দেখবেন প্রকাশ্যে তার রূপ একটা, মানুষের মাঝে একটা, আবার নিজের কাছে তার আর এক রূপ, যখন আপনি ধরে ফেলবেন স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে যে এই লোকটি মোনাফেক মুসলমান নয়। আর বড় পরিচয় হচ্ছে এই যে এরা সব সময় যেখানে বিপদ আছে সেই বিপদ থেকে ভয় পায়, বিপদকে ভয় পায়। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লা সাইহাতিন আলাইহিম, কোথাও যদি গোলমাল দেখে, গোলমালটা অন্য কিছু, অন্য জায়গায় চিৎকার হচ্ছে, তিনি তাড়াতাড়ি সামলায়, বলে কি ব্যাপার কি ব্যাপার, বলে যদি গোলমাল, বলে তো ও গোলমালে আপনার কি, বলে বোঝেন না আপনি। ঠিক এই রকমের যে ব্যক্তি গোলমালকে নিজের জন্য ভয়ের মনে করে, কিন্তু গোলমালকে দেখে যদি মনে করেন ওখানে মানুষ গন্ডগোল বাঁধছে, মারামারি হতে পারে, খুনাখুনি হতে পারে, অন্তত পক্ষে আমার কিছু দায়িত্ব তো আছে, যে ব্যক্তি বেরোয় বোঝার জন্য চেষ্টা করে, অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে, মনে করবেন এ ইমানদার, এই হুজুরের ইমান আছে। এই বাইতুল ফালাহ মসজিদে একদিন হঠাৎ করে মাগরিবের নামাজের সময় শুনি যে আগুন আগুন আগুন লেগেছে। এই যে এখানে আজ বক্তৃতা করতে আসবেন মৌলানা ইমদাদুল হক সাহেব, আমি মৌলানা সুলাইমান সাহেব, আবুল খায়ের সাহেব, আমরা এক কাতারি ছিলাম। আগুন লেগেছে, যেই বলেছে উত্তর দিকে আগুন লেগেছে, আমার এই নামাজ পড়া অবস্থায় উত্তর দিকে চেয়ে যেই আগুন দেখলাম তখন আমি চিৎকার করে বললাম আগুন লেগেছে, তাড়াতাড়ি চলেন। মৌলানা সুলাইমান সাহেব, আমি আবুল খায়ের সাহেব, এই ইমদাদুল হক সাহেব, আমরা নামাজ ছেড়ে সবাই আগুন নেবাবার জন্য চলে গেলাম। তার কারণ আমরা জানতে পেরেছিলাম যে একটা মিছিল আসবে এবং এই মিছিলটা এই বিহারীদের বাড়িঘর আক্রমণ করবে। অপেক্ষা করছিলাম আমরা অফিসে বসে, আজান হয়ে গেছে, আমরা নামাজে চলে গেছি, আমরা ওখানে গেলাম, আমরা যে যতটুকু পারলাম, তিনটা চারটা ঘরে আগুন লেগেছিল, চারটা পর্যন্ত পৌঁছায় নাই, আমরা ভেঙে চুরমার করে দিলাম, পানি তখন আসে নাই, ঘর ভেঙে এইগুলোকে দূরে নিয়ে গিয়ে আমরা আগুনটাকে নিভালাম, এবং যারা এই গোলমাল করতে এসেছিল তাদের অনেকেই আমাদের পরিচিত ছিল, আমরা তাদের হাত পায়ে ধরে আবার সরিয়ে দিলাম। কিন্তু আশ্চর্য হচ্ছি এখানে, যখন আমরা আগুন নিভাতে গেছি, আমরা তো নামাজ ছেড়েই দিয়েছি, আর এক ব্যক্তি নামাজের মধ্যে বলেছে যে ভাই সব কেউ যাবেন না, এই এখানে দিন ইমানের দাওয়াত হবে, এই দিন ইমান নাই বলে আগুন জ্বলছে, কেউ যাবেন না, উনি আবার নামাজ, আমি এই পেছনের দিকে দেখছি আর দৌড়চ্ছি যে উনি আবার নামাজ ঠিকঠাক মতো করছে। আমরা তো অনেকক্ষণ পরে এলাম, আবার আমরা জামাত করে, এই যে নামাজটা আমরা পড়তে পারলাম না, এই নামাজটা আবার জামাত করে পড়লাম, এরপরে ছেলে পেলে কিছু ছিল তারা বলে ওই লোকটা গেল কই, এটা কোন দলের বুঝতে তো পারছেন, তারা ওখানে গাস্ত করছেন আর তালিমও করছেন, লোকজন নাই ওই গাস্ত আর তালিম করার দল, আগুন লাগছে, মানুষ খুন হয়ে যেতে পারে, সেখানে আপনি যাবেন না, আপনাকে যেতে হবে। আপনি নামাজ কাজা করার সময় পাবেন, কিন্তু কোনো একটি লোক যদি খুন হয়ে যায় তাকে সাহায্য করার, সেখান থেকে বাঁচাবার আর তো আপনি সময় পাবেন না। কিছু লোক আছে তাদের বাহ্যিক আচরণ দেখে আপনাকে চিনতে হবে যে এর মধ্যে মোনাফেক কে আর মোনাফেক না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যারা মুত্তাকী তাদের সঙ্গে থাকেন। وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ سورة عنكبوت 29 নম্বর আয়াত। যারা ইহসান করে আল্লাহ তাদের সাথে থাকে। ইহসান কাকে বলে? ইহসানের দুটো অর্থ, أَن تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ। আপনি যখন ইবাদত করবেন, নামাজটি পড়লেন, তেলাওয়াত করলেন ইত্যাদি, যে ইবাদত যখন করবেন তখন অন্তরের মধ্যে এই ভাব সৃষ্টি করা যেন আপনি আল্লাহকে দেখছেন। আল্লাহকে দেখলে আপনার অন্তর, আপনার ভিতরে যে অবস্থার সৃষ্টি হবে, আল্লাহর কথা ভেবে আপনার অন্তরের মধ্যে সেই ভাব সৃষ্টি হওয়ার অর্থই হচ্ছে আল্লাহকে দেখার মতো। এই চোখে আল্লাহকে দেখা যাবে না, লা তুদরিকুল আবসার, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু কাআন্নাকা, যদি আপনি আল্লাহকে দেখতে পেতেন তাহলে আপনার শরীর ও মনের মধ্যে যে ভাব সৃষ্টি হতো সেই ভাব আল্লাহর কথা মনে করে স্মরণ করে সেই ভাব নিজের মধ্যে সৃষ্টি করার নাম হচ্ছে ইহসান। আল্লাহ নবী ইরশাদ করেন, ফাইন লাম তাকুন তারাহু, দেখলে পরে যে ভাব তোমার মধ্যে সৃষ্টি হওয়া স্বাভাবিক ছিল তা যদি না হয়, কঠিন কাজ যদি না হয়, তাহলে অন্তত পক্ষে এটা মনে করো যে আল্লাহ তো আমাকে দেখছেন। আল্লাহর সামনে কি করা যায় কি করা যায় না এই ভাবটা সৃষ্টি করো, এই ভাব সৃষ্টি করার নামই হচ্ছে ইহসান। আর ইহসান, এ হাদিসটি আপনারা মিশকাত শরীফ প্রথম নম্বর খণ্ড দ্বিতীয় নম্বর হাদিস। আর ইহসান হল কোন ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়ার আশা না করে উপকারের পরিবর্তে তার কাছ থেকে কোনো উপকার পাওয়া যেতে পারে এই রকমের কোনো আশা ও সম্ভাবনা যেখানে নাই সেখানে মানুষের উপকার করার নামই হচ্ছে ইহসান। আমি কারো উপকার করলাম, বিপদে যদি আমি পড়ি তাহলে আমিও পাব। আজকে দেখা যায় বিয়ে দাওয়াত দিলে পরে বেশ একটা নিয়ে যায়, যদি জিজ্ঞাসা করেন ভাই এই ফাও পয়সাটা খরচ করলেন কেন, বলে এটা ফাও পয়সা, আরে আজকে দিছে কালকে তো পাবো, আমার মেয়ের বিয়ে হবে না। এই যে পাওয়ার আশায় দেওয়া আর না পাওয়ার জন্য দেওয়া, আমি পাবো না আমি চাই না, আমি চাই আল্লাহর কাছে আর কারো কাছে নয়, সে আমার কোনো উপকারই করতে পারে না, এ লোকটি অন্ধ, তারপরে তার এক পা খোড়া, এক হাত দিয়ে ধরতে পারে আর কিছু পারে না, এই ব্যক্তিকে আমি সাহায্য করব কেন যে আমার কোনোদিন কোনো উপকার করতে পারে না, একে এজন্য সাহায্য করব যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এর পুরস্কার পাব। এভাবে যে কিছুই আপনাকে দিতে পারে না কোনো উপকার করতে পারে না, যে ব্যক্তি আপনার কোনো ক্ষতি করতে পারে না, এই রকমের মানুষকে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু দেওয়া এবং তার জন্য কিছু করার নামই হচ্ছে এহসান। وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ এই সকল মানুষ যখন কেবলমাত্র আল্লাহকে চায় আর আল্লাহ যদি তাকে না চায় তো এই আল্লাহর জন্য দারুণ একটা জুলুম। وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ আল্লাহ তাআলা তার কোন বান্দার উপরে জুলুম তো করতে পারেন না, সে দুনিয়ার কাউকে চাইল না, দুনিয়ার কিছু চাইল না, চাইল কেবলমাত্র আল্লাহকে, তার জন্য তার সম্পদ, তার জন্য তার সময়, তার জন্য এগুলো দিল, অথচ আল্লাহ তার হবেন না, এত বড় জুলুম আল্লাহ করতে পারেন না। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে থাকবেন। আজ আমরা শুনি আল্লাহ এর সঙ্গে আছেন, আল্লাহ ওর সঙ্গে আছেন, সেখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে, এই সমস্ত কথাগুলো একমাত্র মিথ্যা ছাড়া আর কিছুই নয়। কোরআন মজিদের মধ্যে কোরআন মোতালা করুন। আজকে কোরআন আমাদের কাছে সহজ করে দেওয়ার জন্য বিভিন্ন লেখকরা কোরআনের ছোট্ট ছোট্ট ব্যাখ্যা করেছেন, কোরআনের আয়াতগুলো কোথায় পাবেন বিষয় ভিত্তিক এগুলো করেছেন। আজকে এগুলো পড়া দরকার, যাতে করে আমরা এই বিষয়গুলো ভালো করে নিজেরাই বুঝতে পারি। বরকাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশ্ন করা হয়েছে, নবী যে বলেন হাশরের দিন তিনি তিন প্রকারের লোক অপরের সুপারিশ করতে পারবে, নবী, পয়গম্বরগণ, আলেমগণ, শহীদগণ, ইবনে মাজা। এই হাদিসের সত্যতা সম্পর্কে জানতে চাই। জি, এই হাদিসটি সহি, কিন্তু মনে রাখবেন যারা পারবেন বিইজনিল্লাহ, আল্লাহ এদের মধ্য থেকে সুপারিশ করার অনুমতি যাদেরকে দেবেন তারাই কেবলমাত্র পারবেন, যাদেরকে অনুমতি দেওয়া হবে না তারা পাবেন না। কোরআনের মধ্যে স্পষ্ট করে আছে কারা অনুমতি পাবেন এবং কারা অনুমতি পাবেন না। নায়েবে নবীরা কি নবীদের ওয়ারিস? নায়েব অর্থ হচ্ছে প্রতিনিধি, যে যে কাজটি করবেন সেই কাজটি না করে অন্য কোনো লোকের মাধ্যমে দায়িত্ব দিয়ে যারা করান এবং যে করেন, যারা করেন তাদেরকে বলা হয় নায়েব, যারা আলেম তারা নবীদের ওয়ারিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, নবীদের প্রতিনিধি। কিন্তু কিসের? ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমের ওয়ারিস। আল্লাহর নবীর যে ইলম দিয়ে গেছেন, যে জ্ঞান দিয়ে গেছেন, সেই জ্ঞান তারা নিজেরা আহরণ করবেন, সেই জ্ঞান তারা নিজেরা জেনে বুঝে পালন করবেন এবং অন্যকে তা দান করবেন এবং অন্যকে সেই পথে অগ্রসর করবেন। নবীরা যেমন অগ্রসর করেছেন তারা তেমন অগ্রসর করবেন। এই দিক দিয়ে এই আলেমরা নায়েবে নবী। এখন যেটা আল্লাহর নবী জিন্দগিতেও কোনোদিন করেন নাই, এই কাজ যে সকল আলেমরা করে তাহলে এরা কার প্রতিনিধি? আল্লাহর নবী জিন্দগিতে কোনোদিন মিলাদ পড়েন নাই, আল্লাহর নবীর নবী ছিল? ছিল না। তার আগের নবীরা, তার বংশধরেরা হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী বলে মানতেন। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মিলাদুন নবীটা করতেন, তাহলে আমরা আমাদের নবীর মিলাদুন নবী করতাম? তো আলেম হওয়ার পর যারা নবী যা করেন নাই তাই করে, আর সেটাকে নেকের কাজ মনে করে, ইবাদতের কাজ মনে করে। আল্লাহর রসুল কোনদিন এমন জোরে জেকের করেন নাই যাতে করে পাড়া প্রতিবেশী মনে করে যে ওখানে গোলমাল হয়ে গেছে। এক জায়গায় এই রকমের জোরে জোরে জেকের হচ্ছে, সেই সভায় আমি যাব। বেশ কিছু দূর আগেই আমাদের স্কুটার থামিয়ে দিচ্ছে এবং বলছে না যাওয়া যাবে না, বলে ওখানে গোলমাল লাগছে, বলে থামো দেখি। সামনে একটি ট্রাক থামালাম, যে ভাই তুমি স্টার্ট থামাও। বাসটার থামালো শেষের দিকে আমাদের স্কুটার। এরপরে শুনি যে না ভাই ওখানে ইল্লাল্লাহ আর ইল্লাল্লাহর জেকের হচ্ছে। এত জোরে আর এমন কায়দায় জেকের যে মনে হচ্ছে যে কোনো গোলমালি লেগে গেছে, ধর ধর এই এইরকমের মনে হচ্ছে। আমরা বললাম যে না ভাই, এই রহিমাবাদ এখন রাস্তা তো ঘুরে গেছে, এই রহিমাবাদ স্কুলের সামনে এই জেকের হচ্ছিল। তো বললাম ভাই জেকের হচ্ছে, গোলমাল কিছু না। বলে তাহলে আপনি আগে চালেন। বললে ঠিক আছে দাও আমার আগে। তা আল্লাহর নবী কখনো এই রকমের জেকের করেন নাই, অথচ পীর সাহেব আর আলেম সাহেবরা যদি সেই জেকের করেন তাহলে এরা কার নায়েব? এই শয়তানের নায়েব হয়ে তারপরে নবীর নায়েব হওয়ার দাবি করা, এর চেয়ে জঘন্য কাজ আর কিছু হতে পারে না। অতএব এর দলিল হচ্ছে মিশকাত শরীফ প্রথম নম্বর খণ্ড, কিতাবুল আলম এর দ্বিতীয় নম্বর ফসলে পাবেন এই হাদিসটি, যে হাদিসটা আমি বলেছি। আর যার কাছে বুখারি আছে কিতাবুল আলম ও এই হাদিসটি, রাবি ছাড়া তরজমাতুল বাবে আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বুখারি প্রথম খণ্ড আধুনিক প্রকাশনী, আর মিশকাত প্রথম নম্বর খণ্ড, কিতাবুল ঈমান এর পরে ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ এর পরে হচ্ছে এই কিতাবুল ইলমের দ্বিতীয় ফসলে পাবেন এই হাদিসটি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দিন জানবার, বুঝবার এবং মানবার তৌফিক দিক। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুল্লাহ।